বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে একতানের সঙ্গীত পরিচালক মাহমুদুল হাসানের কণ্ঠে ইসলামী সঙ্গীতের মন মাতানো আয়োজন। ক্যাসেটটিতে শিল্পীর কণ্ঠে ফুটে উঠেছে সমাজের বাস্তবতা, রাজনীতির হিংস্রতা আর সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে যাওয়া অন্যায়, নিপীড়ন ও জুলুমের চিত্র। সব কিছুকে ছাপিয়ে প্রকাশ পেয়েছে হৃদয়ের গহীনে সযত্নে লালিত পবিত্র মদিনা জিয়ারতের আকুতি, প্রিয় নবীর শিওরে দাঁড়িয়ে সালাম জানাবার মিনতি। সেই লালিত স্বপ্ন পূরণের অদম্য বাসনায় শিল্পীর এবারের অডিও অ্যালবাম নসিব যেন হয়। ইসলামী সঙ্গীতের মন কার আয়োজন, নসিব যেন হয়।